আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মোকাররাম ওলামায়ে কেরাম, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার যুবক কিশোর শিশু ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত ধৈর্য ধরে অনেক ওলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে কারিম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সহিহ হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত শোনার তৌফিক দিয়েছেন। এ পর্যন্ত এই মজলিসে ধৈর্য ধরে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি যে সময়টুকু আমরা সামান্য কিছু দিনই কথাবার্তা বলার চেষ্টা করব, আল্লাহ পাক যাতে আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে সবরের সাথে খুশু খুজুর সাথে অত্যন্ত আগ্রহ ভরে কথা বলার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিল অনেক মোবারকময় এক মাহফিল, এই গ্রামবাসীর জন্য বিরাট আল্লাহ রাব্বুল আলামিনের এক নিয়ামত। যেই মাহফিলে আল্লাহর নাজিলকৃত কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নার আলোচনা হবে, দীনি ইমানি তাকওয়া বৃদ্ধি পাবে, এরকম একটি মজলিস আল্লাহ পাক এই গ্রামে আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং আমি গুনাহগারকেও এই মাহফিলে এই মোবারকময় মজলিসে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনা আপনারা ইতিপূর্বেও অনেক ভাই শুনেছেন, তো আমার আলোচনা হলো একটা ক্লাসের মতো, আমরা যেরকম ইউনিভার্সিটিতে ক্লাস নিই এরকম একটা ক্লাস নিই, আমরা গতানুগতিক ওই রকম বক্তা নই যে ওয়াজ মাহফিলের যে ধরনের হয়ে থাকে স্বাভাবিকভাবে আমাদের দেশে, তো আমরা একটা ক্লাস নিব অল্প সময়ের, যেই ক্লাসে শিশুও থাকবে, যুবকও থাকবে, কিশোরও থাকবে, বৃদ্ধও থাকবে, শিক্ষিতও থাকবে, অশিক্ষিতও থাকবে, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা ক্লাস, এটার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। তো এই ক্লাসে আমি যেই কথাগুলো বলবো, অনেক মুরব্বী আছেন আমার বড়, তো কিছু জিজ্ঞাসা করলে একটু কথা বলবেন, আবার বেয়াদবি মনে করবেন না যে উনি ছোট মানুষ আমাদেরকে আবার কথা বলতে বলে জিজ্ঞাসা করে, এরকম বেয়াদবি মনে করা যাবে না। অনেক সময় ছাত্র থেকে শিক্ষক ছোট থাকে, থাকে না? ছাত্র ছোট শিক্ষক, শিক্ষক ছোট ছাত্র বড়, এরকমও বিভিন্ন জায়গায় থাকে। তো এই জন্য আমরা আজকের এই ক্লাসে কিছু সংক্ষিপ্ত একটা বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব, আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেন শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে বসতে হবে, আলোচনার মাঝখান দিয়ে যদি আমরা উঠা বসা করি তাহলে আলোচনার ক্লাসের আর মনোযোগ থাকে না, ক্লাসে ডিস্টার্ব হয়। আর ওয়াজ মাহফিল মানে এখানে গান গাওয়ার মজলিস না, আজকে আমাদের ওয়াজ মাহফিল বিকৃত হয়ে গেছে। ওয়াজ মাহফিল মানে আমরা মনে করি এখানে যে সকল ওলামায়ে কেরাম আসবেন তারা হবেন সুমধুর কণ্ঠস্বর। আমাদের ওয়াজ মাহফিলে দেখবেন যে পোস্টারের মধ্যে লেখা থাকে সুমধুর কণ্ঠস্বর, কোনো জায়গায় লেখা থাকে কোকিলের কণ্ঠস্বর, যে যিনি কোরআন সুন্নার আলোচনা করবেন ওনার সুমধুর কণ্ঠস্বরের দরকার কি, ওনার কোকিলের কণ্ঠস্বর দরকার কি? এখানে কি শিল্পী এসে গান গাইবেন নাকি? যিনি শিল্পী আসলে গান গাইলে, এখানে গানের অনুষ্ঠান হলে সেখানে কোকিলের কণ্ঠস্বর সুমধুর কণ্ঠস্বর দরকার। কিন্তু আমাদের এখন ওয়াজ মাহফিল এরকম হয়ে গেছে। আমার এক ওস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, ওনাকে একদিন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আলোচনা করেন বয়ান করেন কোনো সুর দিয়ে সুন্দর করে টেনে টেনে কবিতা দিয়ে বলেন না, আপনি তো ইচ্ছা করলে, আপনি এখন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একজন আলেম, আপনি তো ইচ্ছা করলে ওইভাবেও বয়ান করতে পারেন। তো ওস্তাদ আমাদেরকে বলছিলেন যে ওইভাবে যদি বয়ান করি তা আমি নিজে লাভবান হব কিন্তু উম্মা ক্ষতিগ্রস্ত হবে। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমি নিজে লাভবান হব কিন্তু উম্মা ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে আমরা কথাটা বুঝতে পারি নাই যে নিজে লাভবান হবেন উম্মা ক্ষতিগ্রস্ত হবে, এটা কেমন কথা। পরে উনি ব্যাখ্যা করে বললেন যে আমি যদি সুমধুর কণ্ঠস্বরে বয়ান করি এটা ইচ্ছা করলে প্র্যাকটিস করলে কঠিন কিছু না, এটা সবাই করতে পারে, করলে আমার ডিমান্ড বেড়ে যাবে, আমার হাদিয়া বেড়ে যাবে, আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। যেমন এখন আমাদের দেশে আছে যে 10,000 টাকা অগ্রিম দেওয়া হয়, আবার 1,00,000 টাকা দিয়ে ডেট পাওয়া যায় না, আবার 60,000 টাকা দিতে হয়, 70,000 টাকা দিতে হয়, বিভিন্ন চুক্তি নামায় স্বাক্ষর করে বয়ান করে। তো এরকম নিজে লাভবান হতে পারবো, অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু পুরা জাতি ক্ষতিগ্রস্ত হবে। জাতি কেমনে ক্ষতিগ্রস্ত হবে? জাতি এরকম সুরওয়ালা ওয়াজ শুনতে শুনতে তাদের অভ্যাস খারাপ হয়ে যাবে। এরপরে বাংলাদেশের যত বড় বড় ওলামায়ে কেরাম আছেন তাদের কথা তারা শুনবে না। তো যারা এরকম সুরের প্র্যাকটিস করবে এরা তো বড় আলেম না, কিন্তু যারা বড় বড় আলেম তাদের কথা জাতি শুনবে না। তো তাদের কথা যদি জাতি না শুনে তো পুরা জাতি ক্ষতিগ্রস্ত হবে, পুরা জাতি গোমরা হয়ে যাবে। কথাটা আমরা এখন বুঝতে পারি যে আসলে বাস্তব যে বড় বড় ওলামায়ে কেরাম সব লেভেলের সব জায়গায় কিন্তু অনেক বড় বড় আলেম আছে, কিন্তু আমরা বড় বড় আলেম চিনি না, বড় বড় আলেমের কথা শুনি না। শুনি যে সকল আলেমের যাদের এলমি যোগ্যতা তেমন নাই, যাদের কোরআন সুন্নার জ্ঞানে গভীরতা নাই, এরকম আলেম যখন একটু সুর করে বিভিন্নভাবে বয়ান করে আমরা সেগুলো শোনার জন্য পাগল হয়ে যাই, এটার দ্বারা উম্মা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা ক্লাসে সাধারণভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে আসি। আচ্ছা, আমাদের ধর্মের নাম কি বলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই তো পারে। আমাদের দ্বীনের নাম কি? জি, দ্বীনের নামও ইসলাম, আলহামদুলিল্লাহ। কবরে প্রশ্ন হবে কয়টা? মাশাআল্লাহ, সবাই দেখি কবরের প্রশ্ন জানে। আচ্ছা, কবরের দুই নম্বর প্রশ্নটা কি? মাশাআল্লাহ, এটাও জানে। কবরের দুই নম্বর প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? তাহলে এটার উত্তরও তো সবাই জেনে গেছেন। সবাই বলছেন যে আমাদের দিন হলো ইসলাম। কবরে যদি আপনাদেরকে মনকান্নকে জিজ্ঞাসা করে কি বলবেন? মনকান্নকে এসে জিজ্ঞাসা করলো ওয়ামা দীনুকা, আপনি উত্তর দিবেন কি? দুইভাবে উত্তর দেওয়া যায়, একটা হলো সেকেন্ড ক্লাস নাম্বার, আরেকটা হলো ফার্স্ট ক্লাস নাম্বার। উত্তর দোনোটা ঠিক আছে। ফার্স্ট ক্লাস নাম্বার পাইতে হলে বলতে হবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা। এইভাবে যদি সুন্দর করে বলতে পারেন বাক্য মিলাই, তাহলে নাম্বার পাবেন ফার্স্ট ক্লাস নাম্বার। আর যদি বাঙ্গি বাঙ্গি বলেন, মন কান্নকে জিজ্ঞাসা করলো মার রব্বুকা, আপনি বললেন রাব্বি আল্লাহ। মন কান্নকে জিজ্ঞাসা করলো ওয়ামা দীনুকা, আপনি বললেন দীনিয়াল ইসলাম। মনকার নাকির জিজ্ঞাসা করলো, আমার নাবিয়্যুকা, আপনি বললেন নাবিয়্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস আপনি ফার্স্ট নম্বর সেকেন্ড ক্লাস নম্বর পাই যাবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুনিয়ার মানুষকে এই তিনটা প্রশ্নের উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দীন হলো একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ, দীন হলো একমাত্র ইসলাম। আচ্ছা এবার বলেন দেখি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নাকি সর্বনিম্ন ধর্ম? এই আনসারে সবাই জিরো পাইছেন, কত নাম্বার পাইছেন? বলে আমরা একটা ভালো প্রশ্নের উত্তর দিলাম, হুজুর বলতেছেন যে জিরো পাইছি। আপনাদেরকে বলা হয়েছে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নাকি সর্বনিম্ন ধর্ম, আপনারা উত্তর দিচ্ছেন কি? উত্তর তো ভালো, তাহলে যদি এটা সঠিক না হয় তাহলে কোনটা সঠিক? সর্বনিম্ন, কি বলেন? আমি বলতেছি যে আপনাদের উত্তর সঠিক হয় নাই, তাহলে সঠিক কোনটা? এই জায়গায় বিশাল গলত আছে, গলত, এই জন্য প্রশ্নটা করছি। এই আকীদা, এই বিশ্বাসটা মারাত্মক ভুল, যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা একটা মারাত্মক ভুল আকীদা, ভুল চিন্তাধারা। আমি একটু আগে যে আয়াতটা বলছি, আয়াতটার মধ্যে আল্লাহ কি বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র দীন হলো ইসলাম। আল্লাহ কি বলছেন? একমাত্র। এটা সর্বশ্রেষ্ঠ না, সর্বনিম্ন না, মাঝারিও না, ছাত্রই একজন, রোল নম্বরেই এক, জমিনে দিনেই একটা। তা এটা শ্রেষ্ঠ আর নিম্ন হবে কেমনে? ছাত্র পাঁচটা থাকলে না, একটার রোল নম্বর হবে এক, একটার হবে দুই, একটার হবে তিন, একটার চার, একটার পাঁচ, ছাত্রই একটা। তো এটা রোল নম্বর কত? এটা একমাত্র। আল্লাহর জমিনে দিনেই একটা, সেই দিনের নাম হলো ইসলাম। আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, বান্দা আমার কাছে একমাত্র দিন, একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে আমরা মুসলিম উম্মা বিশ্বাস করতেছি আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তাহলে শ্রেষ্ঠ হইলে এটার নিচেও তো আরো কয়েকটা আছে, না থাকলে শ্রেষ্ঠ হয় কেমনে? শ্রেষ্ঠ হইতে হইলে নিচে কয়েকটা থাকতে হবে না? চার পাঁচটা থাকলেই তো, চার পাঁচটার মধ্যে আমারটা শ্রেষ্ঠ। এখন ইসলামের নিচে যদি আপনি আরো কয়টা বিশ্বাস করেন, তো আপনার ইমানই তো নাই। আজকে আমাদের সমাজে এরকম কিছু মূর্খ জাহেল ভাই আবিষ্কার হয়েছে, যারা বলে যে সব ধর্মই আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলেই বেহেশতে যাওয়া যায়, যে কোনো একটা পালন করলেই চলে। কি বলবেন? সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। এই বিশ্বাস, এই আকীদা পোষণ করলে, কেউ যদি বলে যে সবগুলো আল্লাহর ধর্ম, যে কোনো একটা পালন করলেই চলে, একটা পালন করলে বেহেশতে যাওয়া যায়, বা যেই ব্যক্তি এই বিশ্বাস করবে সেই ব্যক্তি নিঃসন্দেহে সবার ঐক্যমতে সে কাফের, তার ইমানে নাই। ইসলাম একমাত্র, একটাই মাত্র দিন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে। এজন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দা শোনো, ওয়ামান ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন দিনকে, অন্য কোন ধর্মকে, অন্য কোন জীবন ব্যবস্থাকে তুমি অনুসন্ধান করো, তালাশ করো, অন্য কোন দিনের আলোকে, অন্য কোন জীবন ব্যবস্থার আলোকে তুমি পরিচালিত হইতে চাও, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহর কাছে সেটি গ্রহণযোগ্য হবে না, আমি আল্লাহ সেটি তোমার থেকে কখনো কবুল করব না। তাহলে আল্লাহর মনোনীত দিন ইসলাম। আচ্ছা বলেন, ইসলামের ভিতরে মানুষের জীবনের যা যা দরকার এগুলো কত পার্সেন্ট আছে? এবার এই প্রশ্নের উত্তর দেন। ইসলাম তো একমাত্র ধর্ম, একমাত্র দিন। এই ইসলামের ভিতরে আমাদের যা যা দরকার তার কত পার্সেন্ট আছে? অনেকের সন্দেহ আছে, অনেকে মনে করতেছে আগেরটা বলি ভুল করে ফেলছি, এবার বলি যে আবার কোন ভুল হয়, এবার আর কিছুই বলে না। ইসলামের ভিতরে মানব জীবনের যা দরকার তার কত পার্সেন্ট আছে? আলহামদুলিল্লাহ, ইসলামের ভিতরে একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা দরকার সবকিছু আছে কি নাই? যদি কেউ বিশ্বাস করে এখানে 80% আছে, 20% নাই, 20% আমরা অন্য জায়গা থেকে ধার করিয়ে আনতে হবে, তার ইমান থাকবে না? থাকবে না। এই বিশ্বাস পরিপূর্ণ হইতে হবে যে ইসলামের ভিতরে আমার জীবনের যা দরকার সব আছে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা 10 হিজরির 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা নাজিল করেন। একজন ইহুদি এসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর ইবনে খাত্তাব, আল্লাহ রাব্বুল আলামিন নুজিলা ফিল কোরআনে আয়া, আল্লাহ পাক তোমাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত নাজিল করছেন, এই আয়াতে কারিমাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওরাতে দিতেন অথবা ইনজিলে দিতেন অথবা জাবুরে যদি এই আয়াতে কারিমাটা আল্লাহ পাক নাজিল করতেন, লাত্তাখাজনাহা ঈদা, আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাই নিতাম। আল্লাহু আকবার! এই কথাটা কার? ইহুদির কথা। একজন ইহুদি আলেম বলতেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আল্লাহ পাক যদি এই রকম একটা আয়াত আমাদেরকে দিতেন তো যেই দিন আয়াতটা নাজিল হইতো ওই দিন আমরা ঈদের দিন বানাইতাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি ইন্নি আলামু আইনা নুজিলাত ওয়া ফীমা নুজিলাত ওয়া মাতা নুজিলাত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, এই আয়াতে কারিমাটা যে সময় নাজিল হয় সেই সময় কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কোন মুহূর্তে নাজিল হয়েছে আমি ওমর ইবনে খাত্তাব সবই জানি, কারণ আমি ওমর ইবনে খাত্তাবের সামনেই আরাফাতের ময়দানে 10 হিজরির 9 জিলহজ তারিখে এই আয়াতটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ! এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে, আজকের দিন মানে কোন দিন? দশম হিজরির নয় জিলহজ। এটাকে আল্লাহ বলছে আল ইয়াউম, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি শতভাগ পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ! দিন বলতে কোনটা? একটু আগে বলছেন দিন হলো কি? ইসলাম। আল্লাহ পাক বলতেছেন তোমাদের দিন, তোমাদের ইসলামকে আমি আল্লাহ আজকে আকমালতু লাকুম, একেবারে শতভাগ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, আমি আল্লাহর সমস্ত নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে আমি কিয়ামত পর্যন্ত একমাত্র দীন হিসাবে, একমাত্র ধর্ম হিসাবে মনোনীত দিলাম। সুবহানাল্লাহ! তাহলে এটার আগে পরে আর নাই, ইসলাম হলো একমাত্র, এটা খেয়াল রাখবেন সব সময়। অনেকে আমরা এই জায়গায় ভুল করি, এই জায়গায় ভুল করলে ইমান থাকবে না। এজন্য কবরের 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। ফাতিলের বাত কি সব টিপে লাগে? 10 কেজি বাত রাখতেছেন, বাত টিপবেন কয়টা? একটা দুটো টিপ দিলেই বোঝা যাব যে আসলে বাত হয়েছে কি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমার আপনার থেকে কয়েকশো প্রশ্ন জিজ্ঞাসা করা লাগবে না, প্রশ্ন আল্লাহ পাক নির্বাচিত করছেন ছোট্ট ছোট্ট তিনটা। এই তিনটা প্রশ্নের উত্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝে যাবেন আমার আপনার আমলের অবস্থা কি, ইমানের অবস্থা কি, সবকিছু এই তিনটার মধ্যে টিপ দিলেই বোঝা যাবে। সুবহানাল্লাহ, এই তিনটা টিপ দিলে সব খবর হয়ে যাবে। আল্লাহ পাক কবরের মধ্যে জিজ্ঞাসা করবেন না, ও বান্দা নামাজ পড়ছ কিনা, রোজা রাখছিলা কিনা, হজ করছিলা কিনা, যাকাত দিছিলা কিনা, গরিব মিসকিনকে সহযোগিতা করছ কিনা, এতিম মিসকিন বিধবার সহযোগিতা করছ কিনা, মানুষের উপকার করছ কিনা, এগুলা জিজ্ঞাসা করবে কবরে। কি কবরের প্রশ্নের মধ্যে এগুলো আছে? কবরের প্রশ্নের মধ্যে আছে কি মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিনটা বাদ টিপ দিলে পুরা পাতিলের সব বাতের খবর এসে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই জন্যই ঠিক করছেন, আপনাদেরকে একটু টিপ দিলাম আর তো ফেল করে বসে দিয়েছেন, বেশি লাগে নাই, খালি জিজ্ঞেস করলাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই জায়গায় তো ফেল। আল্লাহ পাক এর জন্য কবরের প্রশ্ন মনোনীত করছেন এই তিনটাই, এই তিনটার মধ্যে সব লুকায়িত আছে। এই তিনটাকে বলা হয় উসুলুল ঈমান, এই তিনটা হলো ঈমানের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন, মূল বেনা ঈমানের। এই তিনটা কেন্দ্রিক একজন মুমিনের জীবন পরিচালিত হয়। তাহলে ইসলামকে আল্লাহ পাক কি বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলাম শতভাগ পরিপূর্ণ। দুনিয়ার জীবনে মানুষের জীবনে যত রকমের সমস্যা আসবে, কোন একটি সমস্যার জন্য মানুষ ইসলামের বাহিরে অন্য কোন জায়গায় যাওয়ার দরকার নাই, তার জীবনের পারিবারিক জীবনে যা দরকার, ব্যক্তি জীবনে যা দরকার, সামাজিক জীবনে যা দরকার, অর্থনৈতিক জীবনে যা দরকার, সাংস্কৃতিক জীবনে যা দরকার, রাষ্ট্রীয় জীবনে যা দরকার, আন্তর্জাতিক জীবনে যা দরকার, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মধ্যেই পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোন মুসলিম যদি তার জীবনের 50 ভাগ যদি ইসলাম অনুযায়ী চালায় আর 50 ভাগ যদি অন্য জায়গা থেকে ধার করে আনে, তাহলে ওই লোক কোনোদিন ইমানদার নয়, ওই লোক কোনোদিন মুসলমান নয়। মুসলমান হতে হলে 100 ভাগ 100 ভাগ ইসলাম থেকে নিতে হবে। এজন্য আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদাররা শোনো, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে 100 ভাগ সম্পূর্ণ দাখিল হয়ে যাও। কিছু ইসলামের ভিতর থেকে, কিছু অন্য জায়গা থেকে এরকম জগা খিচুড়ি যদি করো তাহলে তুমি মুসলমান নও। কিন্তু আমাদের জীবনের অবস্থা হলো কিছু ইসলাম থেকে, কিছু ইসলামের বাহিরের থেকে। এই জন্য শিক্ষা, সংস্কৃতি, কালচার, সভ্যতা, মুসলমানের সবকিছু নিতে হবে কোথা থেকে? ইসলাম থেকে। ইসলাম থেকে মানে কোরআন থেকে আর সহি হাদিস থেকে, সুন্নাহ থেকে নিতে হবে। রাসূলের আদর্শ ছেড়ে, ইসলামের আদর্শ ছেড়ে যদি আপনি অন্য কালচার, অন্য সংস্কৃতি থেকে কিছু নেন, আল্লাহ পাক সূরা আন-নাসার 115 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়া মান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, আমার হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে কোন ব্যক্তি যদি আমার রাসূলের আদর্শের মধ্যে কোন সন্দেহ পোষণ করে, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে, তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা ফলো করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আমি আল্লাহ তাকে ওইদিকে ফিরাই দিই, ওয়া নুসলিহি জাহান্নাম, পরিণতি হবে তার জাহান্নাম, নাউযুবিল্লাহ, পরিণতি তার জাহান্নাম যদি সে রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ বাদ দিয়ে অন্য কোন সংস্কৃতি, অন্য কোন আদর্শের অনুসরণ করে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, যেই জাতির কালচার অনুসরণ করবে কেয়ামতের ময়দানে তার হাসর হবে, কেয়ামত হবে ওই জাতির সাথে। আপনারা কার সাথে হাসর হইতে চান বলেন তো দেখি, আপনাদের হাসরটা কাদের সাথে হইতে চান? জি, হাসর হইতে হবে নাবিয়িন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিনদের সাথে হাসর হইতে হবে। এদের সাথে হইলে জান্নাত, আর এদের বাহিরে কারো সাথে যদি হাসর হয় তো হবে কি? জাহান্নাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, অন্য কোন প্রশ্ন নাই, প্রশ্ন হলো মাতাসা কেয়ামত কবে হবে। আল্লাহ রাসূল সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, কেয়ামতের ভয়ে আমার চুল দাড়ি ফেঁকে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13টা থেকে 14 15টা চুল এবং দাড়ি মোবারক সাদা হয়েছে, এবং এই সাদাটা হয়েছে কিয়ামতের ভয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চুল দাড়ি পাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাইয়াবাতনি হুদুন ওয়া খাওয়াতুহা, সূরা হুদ এবং আরো কয়েকটি সূরার মধ্যে কিয়ামতের ময়দানের যে ভয়াবহতা এসেছে ওই ভয়াবহতার কারণে আমার চুল দাড়ি ফেঁকে গেছে। সুবহানাল্লাহ, সেই কিয়ামতের ভয়ে রাসূলের চুল দাড়ি ফেঁকে গেছে, আর এই লোক আসে খবর লয় মাতাসা কিয়ামত কবে হইব, মনে হয় খুশির খবর। যেমন বাচ্চারা খবর লয় আব্বা ঈদ কবে হবে, রোজার ঈদ কবে আসবো, ঈদ আসলে বাচ্চারা একটু বাজারে যাইব, ঈদে যাইব, ঘোরাফেরা করবো, খুব খুশির খবর। এই লোকও মনে হচ্ছে কেয়ামত আসলে খুশির খবর। এই লোক আসে জিজ্ঞেস করে মাতাসা কেয়ামত কবে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যা আদাত তালাহা, ও সাহাবী কেয়ামত নিয়ে এত খুশি কেন? কেয়ামতের জন্য কি রেডি করে রাখছো, কি তৈয়ার করে বসে আছো, কি তোমার প্রস্তুতি কেয়ামতের জন্য? তুমি খালি খবর নিতেছো কেয়ামত কবে হবে। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইয়া, কিছুই প্রস্তুতি নিতে পারি নাই, ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা প্রস্তুতি আমি খুব ভালোভাবে নিয়েছি, সেটা হলো আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, এই দুইটা প্রস্তুতি আমি শক্ত করে নিছি, আর বাহিরে কোনো প্রস্তুতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবি শোনো, যে প্রস্তুতি নিছো আর প্রস্তুতির দরকার নাই, আনতা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো, যাকে ভালোবাসো, তোমার হাসর হবে নশর হবে তাদের সাথে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিহনা বিশাইয়িন ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শুনছি, কোন হাদিস শুনি এত বেশি খুশি হই নাই যত বেশি খুশি হইছি আজকের এই হাদিসটা শুনে। সুবহানাল্লাহ। কারণ হলো, ফা ইন্নি উহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবা বকর ওয়া উমর, কারণ আমি আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ওয়া আনা মাআহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আবু বকরের সাথে থাকব, ওমরের সাথে থাকব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব। ওয়া লাইসা আমালি কামালিহিম, অথচ আমার আমল তাদের আমলের দারে কাছেও নাই। সুবহানাল্লাহ। আমার আমল হলো সামান্য আমল, কিন্তু কোথায় আবু বকর, কোথায় আমি, কোথায় ওমর, কোথায় আমি, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমি? মানে আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েক লক্ষ মাইল দূরে থাকার কথা, আমি তো আবু বকর ওমরের আমলের তুলনায় কয়েক হাজার মাইল দূরে থাকার কথা কিয়ামতের ময়দানে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনতা মা মান আহাবাবতা, তুমি যার কৃষ্টি কালচারকে মহব্বত করো, যার সংস্কৃতিকে ভালোবাসো, যে মানুষগুলাকে তুমি মহব্বত করো, তোমার হাসর তোমার কেয়ামত হবে ওই মানুষগুলার সাথে। সুবহানাল্লাহ, আমি ওই সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, আমার হাসর হবে ওই সাহাবাদের সাথে। আমি রাসূলদেরকে নবীদেরকে ভালোবাসি, ওলামায়ে কেরামকে ভালোবাসি, আমার হাসর হবে ওই ওলামায়ে কেরামদের সাথে। সুবহানাল্লাহ। আবার কিছু কিছু মানুষের হাসর হবে মুশরিকদের সাথে, কাফেরদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুনানে বাইহাকীর হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কোন লোক যদি মুশরিকদের দেশে বসবাস করে আর মুশরিকেরা যখন নববর্ষের উৎসব বানায়, মুশরিকেরা যখন তাদের বিভিন্ন নবান্ন উৎসব করে, বিভিন্ন ধরনের উৎসব পালন করে, আর আল্লাহর কোন বান্দা মুমিন কোন মুসলমানও যদি ওই সকল উৎসব করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মারা যাওয়ার আগে লোক তওবা করে নাই, উশরা মাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার হাসর হবে ওই সকল মুশরিকদের সাথে। নাউযুবিল্লাহ। তাহলে আমার আপনার হাসর হবে কার সাথে বলেন দেখি? আমার আপনার হাসর কার সাথে হইতে চান? জি, আবু বকরের সাথে, ওমরের সাথে, উসমানের সাথে, আলীর সাথে, আব্বাস ইবনে আব্বাসের সাথে, এদের সাথে হইতে চান না? যদি এদের সাথে হাসর হইতে চাই, তাহলে জীবনের সর্বক্ষেত্রে সব জায়গায় অনুসরণ করতে হবে এদেরকে। আর যদি চাই ফেরাউনের সাথে হাসর হবে, কারুনের সাথে হাসর হবে, আবু জাহালের সাথে হাসর হবে, আবু লাহাবের সাথে হাসর হবে, তাহলে অনুসরণ করতে হবে তাদেরকে। যদি চাই ডোনাল্ড ট্রাম্পের সাথে হাসর হবে, কি ডোনাল্ড ট্রাম্পের সাথে হাসর হোক এটা কেউ চান? না। জি, না চান না। যদি চান ডোনাল্ড ট্রাম্পের সাথে হাসর হোক, যদি চান বিশ্বের আরো বড় বড় নেতার সাথে হাসর হোক, অনুসরণ করতে হবে তাদেরকে। আর যদি চান হাসর হোক সাহাবায়ে কেরামের সাথে, তাবেঈনদের সাথে, তাবে তাবেঈনদের সাথে, যুগে যুগে সালফে সালেহীনদের সাথে, তাহলে আমার আপনার জীবন আদর্শ হবে তাদের মতো। যদি তাদের মতো না হয়, হাজারো হাজারো আকাঙ্ক্ষা থাকলেও হাসর কিন্তু তাদের সাথে হবে না। আচ্ছা, এবার আমার যুবক ভাইয়েরা বলো, তাহলে আমাদের চুল কাটার ডিজাইন হবে কার মতো? চুল কাটার ডিজাইন কার মতো হবে বলেন দেখি? এবার আমি জিজ্ঞেস করবো, আপনারা বলবেন, চুল কাটার ডিজাইন হবে কার মতো? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী ছিলেন কতজন? আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন 100,000-এর বেশি, লক্ষাধিক সাহাবাই কেরাম ছিলেন। এই সাহাবাই কেরামের মাথায় কি চুল ছিল কি ছিল না? ছিল না চুল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথা চুল ছিল কি ছিল না? তারা কি চুল কাটতেন কি কাটতেন না? তাহলে আমার আপনার চুল কাটার মডেল হবে, চুল কাটার আদর্শ হবে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার চুল কাটার মডেল হবে আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, জাবের বিন আবদুল্লাহ, ওই সকল সাহাবায়ে কেরাম। কিন্তু আমার যুবক ভাইয়েরা, আমরা যখন সেলুন দোকানে যাই, চতুর্পাশে কতগুলা চুলের কাটিং থাকে, বলা হয় আপনি এই কাটিং দিবেন না এই কাটিং দিবেন, 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর না 5 নম্বর, 1 নম্বরটার দিকে তাকায় দেখবেন বিশ্বের একজন বড় মুশরিক, 2 নম্বরটার দিকে তাকায় দেখবেন একজন বড় শিল্পী, 3 নম্বরটার দিকে তাকায় দেখবেন বড় বড় এক একজন এক এক ক্ষেত্রে বড় বড় নাম করা লোক, কিন্তু ইমানের সাথে আমলের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আপনার চুল কাটার ডিজাইন যদি হয়, মডেল যদি হয় মানুষগুলো, কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে এগুলার সাথে। আপনি কি চিন্তা করছেন? দেখা যায় আমাদের যুবক আজকে চুল কাটে ওদের মতো, কি বলেন? কাটে না? আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমাদের লোকেরা, আমাদের নিজেরাই তো সবাই দোকানে যাই যাই তাদের ডিজাইনে এদের স্টাইলে চুল কাটে। তাহলে এদের স্টাইলে চুল কাটবেন, হাসর নসর কেয়ামত হবে এদের সাথে। আর যদি সেই আবু বকর, ওমর, উসমান, আলীর মতো চুল কাটেন, হাসর নসর কেয়ামত হবে তাদের সাথে। আজ পর্যন্ত একজন যুবক ভাইকে দেখলাম না যে যুবক ভাই এসে বলল, হুজুর বলে দেন আবু বকরের চুলের কাটিংটা, আবু বকরের চুলের স্টাইলটা কেমন ছিল, ওমর ইবনে খাত্তাবের যে মানুষগুলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, এদের মাথার চুলগুলা কেমন ছিল, আমারও মন চায় এদের চুলের কাটিং এর মতো আমার চুলটা থাকুক। দেখা যায় না এরকম। আমার মা বোনেরা চুল কাটতে এখন পার্লারে যান, এক সময় দেখা যেত না। আজকে আমাদের টাকা পয়সা বেড়ে গেছে, স্বামীদের টাকা বেড়ে গেছে, স্বামীদের টাকা বেড়ে যাওয়ার কারণে আমাদের মা বোনেরা এখন আর ঘরে বসে না, এখন পার্লারে যায় যে সাজে, পার্লার থেকে গিয়ে চুল কাটা এসে। মহিলাদের জন্য চুল কাটা সম্পূর্ণরূপে হারাম, হারাম, হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যেই নারী চুল বাড়ানোর জন্য অতিরিক্ত চুল লাগায়, যেই নারী চুল নিয়ে বেশি নড়াচড়া করে, চুল বাড়াইতে চায়, চুলের ডিজাইন করতে চায়, এই নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, আল্লাহর রাসূলের ওই নারীর উপরে লানত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় কি চুল ছিল না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় কি চুল ছিল না? তারপরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় কি চুল ছিল না? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় কি চুল ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আমাদের মা বানায় দিয়েছেন, মা বানাইছেন, এই জন্য খালি বসে বসে আম্মা আম্মা ডাকবেন এই জন্য বানায় নাই। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন নারীদেরকে এই জন্য মা বানাইছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত নারীরা ওই মাদের আদর্শ অনুযায়ী চলবে, ওই মাদের মাথার চুল যেমন ছিল ওই নারীদেরও চুল তেমন থাকবে, ওই নারীরা যেমন রাত্রের গভীরে উঠে কিয়ামুল লাইল তাহাজ্জুদে চোখের পানি ছেড়ে দিত, ওই মুমিন মহিলারাও রাত্রের গভীরে উঠে তাহাজ্জুদ পড়বে। আল্লাহ পাক এমনি খালি মা বানায় নাই, আমরা অনেকে বুঝি না যে রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ মা বানাইছেন কেন। মা বানাইছেন অনুসরণ করার জন্য, রাসূলের স্ত্রীদেরকে কেউ মা বলে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের কি হন বলেন তো দেখি, হয়তো অনেকে বলে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের কি আম্মা, খালি মা কয়, সুন্দর করে বলে না, আম্মা জান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নাকি, তারপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা নাকি, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা নাকি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি। এই জায়গায় ফেল, সব আম্মা ডাকতে ডাকতে যদি বাবিরেও আম্মা ডাকি দেন তাহলে তো বরবাদ। জিজ্ঞেস করতেছি সব আম্মা জান, ফাতেমা কি হয় কয় আম্মা জান। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিবেন, ইন আজওয়াজুহু ইল্লা উম্মাহাতুল্লাকুম, আল্লাহ পাক বলেন আমার রাসূলের স্ত্রীরা তোমাদের মা, তোমাদের আম্মা জান। রাসূলের স্ত্রী মোট 11 জন, এই 11 জন আমাদের আম্মা জান, সম্মানিত আম্মা জান। এক এক আম্মা জান বড় বড় মুহাদ্দিসা, বড় বড় মুফাসসিরা। আল্লাহু আকবার। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2275টা হাদিস বর্ণনা করছেন, 2275 হাদিসের মুহাদ্দিস, বড় হাফেজা। আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাদ্দিসা, আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মুহাদ্দিসা, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের এমন আম্মা যে আম্মাকে জিব্রিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযিহি খাদিজা ইয়াতিকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম ওই যে দেখা যায় উনি হলো খাদিজা। কে বলতেছে, কে কথায় বুঝে নাই, বলছে জিব্রিল আলাইহিস সালাম। জিব্রিল আলাইহিস সালাম কাকে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হাযিহি খাদিজা। জিব্রিল আসছেন রাসূলের কাছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাঁক করে কাজ করতেছেন, জিব্রিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজা, তাতকে ওই যে দেখা যায় খাদিজা আপনার দিকে আসতেছে। আল্লাহ রাসূল খাদিজা চিনে না, নিজের স্ত্রী নিজে চিনে না, জিব্রিল আলাইহিস সালাম রাসূলকে চিনে দিচ্ছেন, হাযিহি খাদিজা, ওই যে দেখো খাদিজা আসতেছে। ওই খাদিজা তোমার কাছে আসার পরে তুমি দুইটা খবর খাদিজারে দিয়ে দিবা। এক নম্বর খবর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামিন্নি ইউকরিউকে আলাইহিস আলাইহিস সালাম। ওই খাদিজাকে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এবং আমি জিব্রিল দুইজনে মিলে খাদিজারে সালাম দিলাম। সুবহানাল্লাহ, যেই মহিলা জমিনে বসে থাকে, জমিনে ফাঁক করে রান্না করে কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সালাম দে, ওই মহিলা আমাদের মা। আল্লাহ আকবার, ওই মায়ের সন্তান আমরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই মায়ের গর্বিত সন্তান আমরা, যেই মাকে জমিনে বসে আছে আল্লাহ আরশে আজিম থেকে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, খালি সালাম দেই নাই, আরো একটা সুসংবাদ ওই মহিলাটারে শুনাই দেন। ওই মহিলাটাকে বলে দেন, ওয়া আবশিরহা বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই মহিলারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সালামও দিবেন, জান্নাতের সুসংবাদও দিবেন। সুবহানাল্লাহ, এইরকম মায়ের সন্তান আমরা। কি আপনাদের গর্ব হয় না? যেই মাকে আল্লাহ আরশে আজিম থেকে সালাম দে, যেই মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দে, যেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ব্যাপারে, অপবাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে দিবেন, তোমাদের মা দুনিয়াতে সবচেয়ে সতী, সবচেয়ে সতীসাধ্বী, নেককার, সালেহা মহিলা। সুবহানাল্লাহ। এখন ফাতেমার কথা জিজ্ঞেস করছি, এই জায়গায় কিন্তু ফেল, জিরো পাইছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক মা বলে নাই। মা বলছে কাদেরকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে বলছেন মা। নবী সাল্লামের মেয়েদেরকে আমাদের মা বলা হয় নাই, কিন্তু এই বাঙালি জাতি সব সময় বলে মা ফাতেমা, মা ফাতেমা, মা ফাতেমা, জারি ওগায়, মা ফাতেমা জারি। শুনছেন, আমি কি তোর বোন ছিলাম না রে? এই কথা কইলেই তো আমাদের দেশের মহিলারা চোখের পানি ছেড়ে দেয়। আহারে দেখো, ফাতেমার গরিব দেখি দাওয়াত দেয় নাই। কুলসুমের বাড়িতে বিশাল যে আপদ হয়েছে, ওসমান গনির বাড়িতে, কুলসুমের বাড়িতে, হাসান হোসেন যাওয়ার জন্য মার কাছে কত কাঁদতেছে, ফাতেমারে দাওয়াত দিল না। নাউজুবিল্লাহ, মুসলমানের ঈমান আকীদা নষ্ট করার জন্য এমন জারি বানাই দিছে, যেই জারি বিশ্বাস করলে সাথে সাথে ঈমান চলে যাবে। আবার আমাদের দেশের মা বোনেরা কান দেয়, না বুঝে কান দে, কি করবো, আল্লাহ তাদের ইমানকে হেফাজত করুক। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, বোনের দাওয়াত দেওয়া কত বড় জঘন্য কথা! সাহাবায়ে কেরাম কি এরকম ছিলেন? আল্লাহ আকবার! যেই সাহাবায়ে কেরাম একটা খেজুর পাইলে দু তিন জনে ভাগ করে খেতেন, সেই সাহাবায়ে কেরামের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এই পুঁথি বানানো হয়েছে, জারি বানানো হয়েছে। আর ফাতেমারে কথায় কথায় বলে মা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আমাদের বোন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে ঘোষণা দিবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাত এরা হলো তোমাদের ভাই বোন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একজন মুমিনা মহিলা, উনি আমাদের বোন, দীনি বোন, উনি আমাদের মুমিন হিসাবে একজন বোন। কিন্তু শিয়ারা ওনাকে ফাক পাঞ্জাতন বানাই, ওনাকে মা বানাইছে, ওই শিয়া থেকে আমাদের মধ্যে চলে আসছে। আমাদের দেশের অনেক লোকেও বলে মা ফাতেমা, এজন্য খবরদার, মা ফাতেমা বলবেন না, ফাতেমা হইলো আমাদের বোন, এটা খেয়াল রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, 11 জন স্ত্রী, তারা হলেন আমাদের সম্মানিতা মা। তো যে কথাটি বলতেছিলাম, আমাদের এই জান্নাতের সুসংবাদ প্রাপ্তা বড় বড় মুহাদ্দিসা এই মাদেরকে আল্লাহ পাক এই জন্য মা বানাইছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত নারীরা এই মাদেরকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় হেজাবের আয়াত নাজিল হয়েছে, সূরা নূরের 31 নম্বর আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ آيات نازل হইছে রাতে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নতুন একটা বিধান নাজিল করছেন, সেই বিধানটা হলো ওয়ালিয়াদ্রিবনা বিফুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ পাক নারীদেরকে বলে দিলেন, ও নারীরা, মুমিন নারীরা, চারটা হেজাব পালন করবা। চার নম্বর হেজাবটা হলো তোমার শরীরের উপরে বড় একটা ওড়না ঝুলাই দিবা। এখন এই ওড়না ঝুলানোর বিধানটা এর আগে ছিল না, নারীরা জানতেন না। রাত্রিবেলা এশার নামাজের পরে আয়াত নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারীমা তেলাওয়াত করে শুনাই দিলেন। আয়াতে কারীমাটা বাড়িতে গিয়ে সাহাবা ইকরাম তাদের স্ত্রীদেরকে বলে দিলেন। আয়াতে কারীমা নাজিল হওয়ার সাথে সাথে সাহাবা ইকরামের স্ত্রীরা, সাহাবা ইকরামের মেয়েরা কাপড় চোপট কেটে কেটে ওড়না বানায়, রাত্রিবেলায় ঘুমানোর আগে ওড়না বানাই ফেলছেন। সুবহানাল্লাহ। সকালবেলায় ফজরের নামাজের সময় সাহাবায়ে কিরাম বলেন, ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাইলেন, আমরা দেখি দলে দলে মহিলারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার দিকে যাচ্ছে। জিজ্ঞাসা করি, ও মহিলারা দলে দলে আয়েশার হুজরার দিকে আজকে যাওয়ার কারণ কি? মহিলারা বলল, রাব্বুল আলামিন রাত্রে বেলা আয়াত নাজিল করছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আল্লাহ বলছেন নারীরা তোমাদের বুকের উপরে একটা আলাদা ওড়না ঝুলাই দাও, আলাদা ওড়না দিয়ে দাও। আমরা যে ওড়নাটা রাত্রে নিজে নিজে বানাইছি, এই ওড়নাটা ঠিকমতো হইছে কিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাই আসি। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামের মেয়েরা স্ত্রীরা যে কোনো আমল করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি এর স্ত্রীদের কাছ থেকে শিখে নিতেন, দেখাই নিতেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মা বানাই দিছেন। তাহলে আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনেরা কাদেরকে অনুসরণ করবে? কে কাদেরকে অনুসরণ করবে? কথা বলা নাকি আমাদের মা যারা, যে সম্মানিত এগারো জন মা, ওই মাদেরকে আমাদের মায়েরা অনুসরণ করবে। তাহলে আমাদের ওই মায়েরা কি পার্লারে যায় চুল কাটতেন নাকি? জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পার্লারে যায় চুল কাটতেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা কাটতেন? তাহলে আমাদের মা বোনদের জন্য কি চুল কাটা জায়েজ আছে? আপনারা টাকা দিয়ে পার্লারে পাঠাইবেন? ফাটান তো আপনারাই, ওনাদের তো দোষ নাই, ভাবিদের দোষ নাই, দোষ তো আপনাদের। এই জন্য কেয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে আগে যাবেন আপনারা, আপনারাই পাঠাইছেন, আপনারা টাকা না দিলে যাইতো কিভাবে? আমার সম্মানিত ভাইরা, দাড়ি রাখার ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাকে বলেন? দাড়ি রাখার ক্ষেত্রে অনুসরণ করবেন কাকে? আজকে নতুন নতুন ডিজাইনের দাড়ি দেখা যায়, এখান দিয়ে একটু রাখে, এখান দিয়ে একটু কাটে, এখান দিয়ে একটু রাখে, আবার এক সপ্তাহ এক ডিজাইনে রাখে, আরেক সপ্তাহ আরেক ডিজাইনে রাখে, এক সপ্তাহে কাটে আরেক সপ্তাহে রাখে, এরকম আছে না? আছে। কি আপনাদের এই গ্রামে আছে? আছে। আল্লাহর দিন নিয়ে ঠাট্টা তামাশা করলে ঈমান ভেঙ্গে যায়, ঈমান চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সরাসরি বলে দিয়েছেন, قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم الله পাক বলেন, খবরদার আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূল নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করিও না। ঠাট্টা বিদ্রুপ করলে কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তুমি আবার কাফের হয়ে যাবা, ঈমান চলে যাবে। দাড়ি রাখেন নাই কবিরা গুনাহ করতেছেন, ওয়াজিব তরক করতেছেন, ভালো কথা, কিন্তু দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন, ইমানেই থাকবে না। দাড়ি কাটতেছেন ইমান আছে, কবিরা গুনাহ করতেছেন, কিন্তু আপনি বিশ্বাস করতেছেন যে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখতে হবে, কিন্তু হয়তো রাখতেছেন না বিভিন্ন কারণে। এখন দাড়ি নিয়ে যদি আবার ঠাট্টা মশকারি করেন, কয়দিন এই ডিজাইন, কয়দিন এই ডিজাইন, আর দাড়ি যদি রাখেন, রাখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাড়ি রেখেছেন, সাহাবা ইকরাম যেভাবে দাড়ি রেখেছেন সেভাবে রাখতে হবে। এর বাইরে নিজের মনগড়া পদ্ধতিতে যদি দাড়ি রাখেন, ওই দাড়ি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর যার পদ্ধতিতে দাড়ি রাখবেন, হাসর হবে, কিয়ামত হবে তাদের সাথে। আপনি যাকে ফলো করতেছেন, যার দাড়ি এরকম, এখান দিয়ে একটু আছে, এখান দিয়ে একটু আছে, আপনার হাসরও হবে ওই দাড়িওয়ালার সাথে, ও যাকে আপনি অনুসরণ করলেন। আজকে আমরা দেখি আমাদের অনেক যুবক ভাইয়েরা হাতের মধ্যে ছুরি লাগায়, ছুরি লাগাইতে দেখছেন? বিভিন্ন রকমের পিতলের ছুরি, তারপরে বিভিন্ন রকমের রাবারের ছুরি, তারপরে বিভিন্ন রকমের এই রূপার ছুরি, বিভিন্ন ছুরি লাগা লাগা না। আচ্ছা, ছুরি কি নারীর পোশাক না পুরুষের পোশাক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু আর-রাজুলা ইয়ালবিসুল মারআ ওয়াল মারআতা তালবিসুর রাজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল পুরুষদের উপরে আল্লাহ লানত যারা নারীদের পোশাক পরিধান করে, ওই সকল নারীদের উপরে আল্লাহর লানত যে সকল নারীরা পুরুষের পোশাক পরিধান করে। আজকে আমরা দেখি আমাদের অনেক যুবক ভাই নারীদের পোশাক খুব পছন্দ করে, নারীদের চুড়ি খুব পছন্দ, নারীদের কানের দুল খুব পছন্দ, নারীদের গলার হার খুব পছন্দ, নারীরা টাকনুর নিচে কাপড় পরিধান করবে। আমাদের অনেক যুবক ভাইয়েরও টাকনুর নিচে ছেড়ে দিয়ে রাস্তা পরিষ্কার করতে খুব পছন্দ। এগুলো সব নারীর সাথে সাদৃশ্য, নারীর মুখে দাড়ি থাকে না। অনেক পুরুষ ভাইও দাড়ি রাখতে পছন্দ করে না, নারীর মতো চেহারা পছন্দ করে। নারীর মুখে দাড়ি নেই, পুরুষেরও দাড়ি নেই, তাহলে নারীর মতো পছন্দ হইল না, যে সে পুরুষ থাকতে চায় না, চায় কার মতো, নারী থাকতে চায়। আবার দেখা যায় নারী চুড়ি পরে আমরা পড়তে পারবো না কেন, বা আমরাও চুড়ি পরলাম, নারীর পোশাক পরিধান করে, নারী টাকনুর নিচে পরে সেও টাকনুর নিচে পরবে। নারী যা যা পছন্দ করে, গলায় হার দে, চেন দে, সেও গলায় হার দিবে, পিছাই থাকবে কেন। নারীর পোশাক যেমন পুরুষে পছন্দ করে, আবার নারীরাও আমাদের মা বোনেরও পুরুষের পোশাক পছন্দ করে। অনেক মা বোনকে দেখা যায় শার্ট পরে প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, পুরুষ পড়তে পারে আমরা পারবো না কেন, এরকম দেখা যায় না, ইদানিং দেখা যায়। পুরুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিচ্ছেন, ও পুরুষ আমার উম্মতেরা, তোমার টাকনুর উপরে লুঙ্গি থাকবে, টাকনুর উপরে প্যান্ট থাকবে, টাকনুর উপরে পায়জামা থাকবে, টাকনুর নিচে গেলে মা আসফালা মিনাল কাবাইনে ফাফিন নার, নিচে গেলে সেটা জাহান্নামে যাবে। কিন্তু পুরুষ দেখা যায় নিচে নিয়ে যায়, আর নারী বলতেছে তোমার আমলটা আমি করি, আমারটা একটু উপরে তুলে নি। নারীর নামানোর কথা নিচে, নারী তোলে পুরুষের মতো উপরের দিকে, তুলতে তুলতে হাঁটু পর্যন্ত নিয়ে আসে, আর পুরুষের তো থাকার কথা উপরে, পুরুষে নিয়ে যায় নিচে। আল্লাহু আকবার। তাহলে নারীর পোশাক পুরুষে পড়লে, পুরুষের পোশাক নারী পড়লে, আল্লাহ রাসূল বলেছেন লান আল্লাহ, আল্লাহর লানত এদের উপরে, আল্লাহর লানত হবে আবার আপনি জান্নাত পাবেন, আল্লাহর লানত হলে জান্নাত পাওয়া যায়। তাহলে চুড়ি পরা একটা হলো নারীর পোশাক, দ্বিতীয়টা হলো মুশরিকের পোশাক। মুশরিকেরা এটা বাহির করছে, এটা আবিষ্কার করছে মুশরিক যুবকেরা, অমুসলিম খ্রিস্টান ইহুদি যুবকেরা এটা বের করছে। ওদের দেখা দেখি আমরা এতিম যুবকগুলো তারা যা করে, তারা যদি ফ্যান্ডে কান্দি ছিঁড়ে দেয়, আমরা ওইটা দেখলে আমরাও ছিঁড়ে এটারে বানাই যে তাদের অনুসরণ করতেছি। কিছুদিন আমরা দেখতাম এখান থেকে সিরা প্যান্ট পরে, এটাও নাকি স্টাইল, এটাও নাকি নতুন এক ফ্যাশন যে এখান থেকে সিরা সিরা পরে। ওই এতিম যুবকগুলো, মুসলিম যুবকগুলো মনে করতেছে ইসলামে কোনো কালচার নাই, সংস্কৃতি নাই, আমরা এতিম, আমাদের কিছু নাই। ওই খ্রিস্টান যুবকেরা যা করবে সেটা দেখে দেখে আমরা অনুসরণ করব। আমাদের অবস্থা হয়েছে এরকম, অথচ আমাদেরকে দেখে দেখে তারা সর্বতা শিখছে। যেই সময় আমরা সারা পৃথিবীতে এলেমের আলো জ্বালাইছি, জ্ঞানের আলো জ্বালাইছি, বীজগণিত আবিষ্কার করছে কে, কথা বলা না দেখে আমরা মুসলমানেরা, মুসলমান বিজ্ঞানী ভূগোল আবিষ্কার করছে মুসলমান বিজ্ঞানী, পাটিগণিত মুসলমান বিজ্ঞানী, ফিজিক্স মুসলমান বিজ্ঞানী, কেমিস্ট্রি মুসলমান বিজ্ঞানী, সকল জ্ঞান বিজ্ঞান আমরাও শিখেছি সারা দুনিয়াকে। আমরা যে সময় সারা দুনিয়াতে জ্ঞান বিজ্ঞানের ঢংকা বাজাইতেছি, তখন ইউরোপে আফ্রিকাতে মুসলমান মানুষেরা মাথার নিচে বালিশ দিত না, পায়ের নিচে বালিশ দিত। বালিশ দিত কোথায়? জিজ্ঞাসা করা হলো, ভাই মাথার নিচে বালিশ না দিয়ে পায়ের নিচে কেন বালিশ? বলে যে শোনো, সারা দিন পরিশ্রম করে আমার পা, যত কাজ পরিশ্রমের কাজ সব কিন্তু পা করে, মাথা করে না, তো মাথারে বালিশ দিব কেন, বালিশ তো দরকার পায়ের। আফ্রিকার ইউরোপের এই আমেরিকার এদের জ্ঞান ছিল এরকম যে তারা বলতো মাথায় বালিশ দরকার নাই, বালিশ দরকার পায়ের। আমরা তাদেরকে শেখাইলাম, বাবা তোমার পায়ে যে পরিশ্রম করে, তোমার পায়ের পরিচালনা করে, এখান থেকে হেড অফিস, এখানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন বানাই দিয়েছেন, এই ব্রেন যদি ঠিক না থাকে তোমার হাতও কাজ করবে না, তোমার পাও কাজ করবে না, আঙ্গুলও কাজ করবে না, সব কিছুর নিয়ন্ত্রণ হেড অফিস এই জায়গায়। সুতরাং রাত্রে বালিশ দিলে তুমি হেড অফিসে দিও, শাখা অফিসে দরকার নাই। এটা শিখেছি আমরা। আজকে আমাদের যুবকেরা এতিম হয়ে ওদের দিকে তাকায় থাকে, ওরা ছিঁড়ে দিলে ওরাও ছিঁড়ে ফেলায়, ওরা এটা করলে ওরাও এটা করে, ওরা চুরি করছে, আমাদের মুসলিম যুবক চুরি করা শুরু করে দিছে। ছুরি পড়া এটা আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের কালচার নয়। আমাদের মুসলিম যুবকদেরকে দেখে হাফ প্যান্ট পরে পরে রাস্তায় রাস্তায় হাঁটে, একটু শরম লাগে না, লজ্জা লাগে না? মায়ের সামনেও হাফ প্যান্ট পরে হাঁটে, বোনের সামনেও হাফ প্যান্ট পরে হাঁটে, বাপের সামনেও হাফ প্যান্ট পরে হাঁটে, চাচা জেঠা দুনিয়ার সব মানুষের সামনে হাফ প্যান্ট পরে পরে হাঁটে। হাফ প্যান্ট পরে পরে হাঁটা এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা হিন্দু সংস্কৃতি, এটা খ্রিস্টান সংস্কৃতি, এটা মুশরিকের সংস্কৃতি। কি হাফ প্যান্ট পরা আমাদের সংস্কৃতি? আমাদের এই বাঙালির সংস্কৃতি কি বলেন তো দেখি, বাঙালির সংস্কৃতি কি? ওরে কি বাঙালি, বাঙালির সংস্কৃতিও জানে না, লুঙ্গি। আপনি লুঙ্গি পরেন, যদি বাঙালি সংস্কৃতি মেনে চলেন লুঙ্গি পরেন, মাশাআল্লাহ ভালো জিনিস। আর যদি একটু আরো একটু ভালো আন্তর্জাতিক সংস্কৃতি মেনে চলতে চান তো একটু প্যান্ট পরেন, ঠিক আছে। কিন্তু আপনি হাফ প্যান্ট পরা এটা তো আন্তর্জাতিক সংস্কৃতিও না, বাঙালি সংস্কৃতিও না, মুসলমান সংস্কৃতিও না। এটা আমাদের সন্তানেরা, মা বাবারা খেয়াল করবেন কোথায় যাচ্ছে আমাদের সন্তান, গন্তব্য কোন দিকে। মা বাবা খুশি হয়ে বসে আছেন, ছেলে হাফ প্যান্ট পরতেছে, মা বাবা কয় ছেলে মনে হয় এবার একটু সালাক হয়েছে, এতদিন বোকা বোকা ছিল এবার হাফ প্যান্ট পরা শুরু হয়েছে, একটু সালাক হয়েছে মনে হয় আমার ছেলে। অনেক মা বাবা টেনশন করে, কয় ছেলেটা খুব বোকা বোকা, তো যখন দেখে হাফ প্যান্ট পরে কয় হ্যাঁ ছেলে আবার একটু সালাক হয়েছে, বোঝা যাচ্ছে। সালাক হওয়ার জন্য বিদেশ থেকে মোবাইল আনিয়ে আনি দেয় বাপেরা, অথচ আল্লাহু আকবার। আমি ওই দিন প্রথম আলোতে একটা সাক্ষাৎকার পড়লাম, বর্তমান দুনিয়ার যে সবচেয়ে বড় ধনী, নাম কি বলেন তো দেখি, বিল গেটস। কিসের প্রতিষ্ঠাতা? সফটওয়্যারের প্রতিষ্ঠাতা। সেই বিল গেটস সাক্ষাৎকার দিচ্ছে যে আমি 14 বছর বয়স পর্যন্ত আমার মেয়েকে মোবাইল টাচ করতে দিই নাই, মেয়ের বয়স 14 বছর হওয়া পর্যন্ত মোবাইলটা এরকম ধরতেও দিই নাই। অথচ সে ইচ্ছা করলে কিন্তু দুনিয়ার সবচেয়ে দামি মোবাইল একটা না 50টা মেয়ের হাতে দিয়ে দিতে পারতো, পারতো না? তাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার আপনি দিলেন না কেন? বিল গেটস বলল যে এই মোবাইল আমরা আবিষ্কার করি, আমরা জানি এর উপকারিতা কতটুকু, বিষক্রিয়া কতটুকু, এই মোবাইলের মধ্যে উপকারের থেকে বিষক্রিয়া যদি উপকার 20% থাকে, 80% এটার ক্ষতিকর দিক, এটার বিষক্রিয়া 80% আর উপকারিতা 20%। এই মোবাইল যদি সন্তানের হাতে তুলে দিই তো আমি তাকে ধ্বংস করার সব হাতিয়ার তার হাতে তুলে দিলাম। কিন্তু মা বাবা অনেক খুশি, মোবাইল তুলে দি, ছেলে আমার ছেলে তো খুব সালাক, একজন আরেকজনের সাথে গল্প করে কয় ছেলে মোবাইল টিভি সব বাইর করে ফেলায়, আমার ছেলে এত পণ্ডিত এত সালাক, কোথায় কি আছে টিভি সব বাইর করে ফেলায়, ছেলে সব জানে, গেম খেলতে জানে, এটা খেলতে জানে। অনেক বাবা খুশি, কিন্তু গেম খেলার ভিতরে দিয়ে আপনার ছেলে আরো কি কি খেলতেছে সেটা তো আপনি জানেন না। এটার ভিতরে যে কত রঙের খেলা আছে যার হাতে গেছে সেই বুঝছে আপনি বুঝেন নাই। আপনার ছেলের বয়স 14 বছর 15 বছর, আপনার ছেলের মোবাইলের দরকারটা কি? আপনার ছেলের যখন মোবাইলের দরকার হবে ওই সময় দিবেন, যে সময় কম্পিউটার ল্যাপটপের দরকার হবে। আমরা তো ইউনিভার্সিটি যাইও কম্পিউটার ল্যাপটপ দেখি নাই, তা আমরা কি এখন ল্যাপটপ কম্পিউটার চালাতে পারি না? এটা কি এমন জটিল জিনিস যে এখন থেকে না শিখলে পারবে না? এটা বিজ্ঞানী হওয়া লাগে না, এটা এত সহজ, এটা সবাই পারে, হাতে দিলে অটোমেটিক পারে। এজন্য ছোটবেলা থেকে ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল তুলে দিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব, ছেলে মেয়েদেরকে কমপক্ষে 21 বছরের আগে মোবাইল দিবেন না, মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে দিবেন না, ছেলেদেরকে 21 বছরের আগে মোবাইল হাতে দিবেন না। আমি আমার একটা আলোচনা আছে দেখবেন ইন্টারনেটে, ছেলে মেয়েদের উপরে, শিশুদেরকে, শিশুদের অধিকার এবং শিশুদেরকে রক্ষা করা, সেখানে আমরা বলছি যে ছেলে মেয়েদেরকে 21 বছর মা বাবা তত্ত্বাবধান করবেন, 7 বছর 14 বছর 21 বছর, তিনটা ধাপ আছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 7 বছর পর্যন্ত তারে কোনো অর্ডার দিও না, 7 বছর হলে অর্ডার শুরু করবা, মরু আওলাদাকুম, 7 থেকে 14 শুধু শিখাইবা অর্ডার দিবা, ট্রেনিং করবা, আর 14 থেকে 21 তোমার সাথে রাখি রাখি ট্রেনিং দিবা, তাহলে 21 বছর পরে ছেড়ে দিবা, এই ছেলে আর কোনোদিন গোমরা হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা যে জিনিসটা বলতেছিলাম হাফ প্যান্ট পরার সংস্কৃতি, এটাকে মুসলমানের সংস্কৃতি? এরপরে আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আমাদের দেশে প্রতিদিন বিয়ে শাদি হয়, বিয়ে শাদির মধ্যে যে সকল কালচার আজকে আমরা ফলো করতে দেখি, এসকল কালচার মুসলমানের কালচার কোনদিন ছিল না। এসকল কালচার এমন ভাবে বিস্তার লাভ করেছে, সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের বেদিনী কাজ কারবার সবকিছু বিয়ে নামক পবিত্র অনুষ্ঠানে হয়। পাত্রী দেখতে আসে, পাত্রীর সাথে ছেলের দুলা ভাই আসে, ছেলের বড় ভাই আসে, ছোট ভাই আসে, বন্ধু আসে, সবাই এনে পাত্রী দেখায়। পাত্রী দেখবে শুধু যিনি বিয়ে করবেন তিনি পাত্রী দেখবেন, তিনি ছাড়া আর কোন পুরুষ পাত্রী দেখতে পারবেন না, এমনকি ছেলের বাবাও পাত্রী দেখতে পারবেন না। কারণ এই মেয়ে এখনো তার ছেলের বউ হয় নাই, মাহরাম হয় নাই, এই জন্য ছেলের বাবারও পাত্রী দেখার শরীয়তে অনুমোদন নাই, ছেলের বাবাও দেখার অনুমোদন নাই। সেখানে ছেলের বন্ধু বান্ধব দুলাভাই যা আছে সব এসে মেয়ে দেখতেছে, মেয়ের বাবাও সবার সামনে দেখাইতেছে। কি এটা কি ইসলামের কালচার? মুশরিকের কালচার, অমুসলিমের কালচার। এরপরে মেয়ের বিয়ের সময় বিশাল বিশাল যৌতুকের ব্যবস্থাপনা, বিয়ে করতে গেলে এত লক্ষ টাকার এটা দিতে হবে, ওইটা দিতে হবে। বর্তমানে আবার যৌতুকের নাম চেঞ্জ হয়ে গেছে, এখন বলা হয় সম্মান করবেন ছেলেকে, আমার ছেলে পিএইচডি ডিগ্রি ডক্টরেট পাস করছে, ডক্টরেট হিসাবে আপনি সম্মান করা লাগবে, আমার ছেলে বিদেশ পাস করছে, আমার ছেলে আমেরিকা থাকে, লন্ডন থাকে, অমুক অমুক দেশে থাকে, সুতরাং ছেলের এই ডিগ্রি অনুযায়ী, এই বিদেশ সফর অনুযায়ী তার সম্মান করতে হবে। বাস এই সম্মানের নামে কঠিন কঠিন যৌতুক। এই যৌতুক হলো হিন্দুদের সংস্কৃতি, মুশরিকদের সংস্কৃতি, যৌতুক কোনোদিন ইসলামের সংস্কৃতি নয়। আজকে মুসলিম সমাজের যৌতুক নামক এই অভিশাপ, এই মারাত্মক জিনিসটি মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। যৌতুক ছাড়া বিয়ে নাই, যত বিয়ে হয় যৌতুক আর যৌতুক, অথচ যৌতুক দিবে ছেলের বাবা, যৌতুক মেয়ের বাবা দিবে না। ছেলের বাবা মানুষের কাছে খুঁজবে, বাবা আমার ছেলে বিয়ে করতে পারতেছে না, সাহায্য করেন। আমরা দেখি বিভিন্ন জায়গায় জায়গায় মেয়ের বাবারা ঘুরে, বাবা আল্লাহর বাস্তে সাহায্য দেন আমার মেয়ের বিয়া। তো মেয়ের বিয়ে হলে কি হয়েছে? তোমার মেয়ের বিয়ে টাকা দিব কেন? মানুষে ছেলের বিয়ে হলে ছেলের বাবা খুঁজতে পারে যে বাবা আমার ছেলের বিয়ে, আমার কিছু আল্লাহর বাস্তে সাহায্য করেন। খোঁজার কথা কে? মেয়ের মোহর দিতে হবে, তো মোহরটা যদি মিনিমাম 1,00,000 টাকাও ধরে তো 1,00,000 টাকা মোহর দেওয়া ফরজ। এরপরে ছেলের বিয়েতে ওয়ালিমা দেওয়া সুন্নত। ওয়ালিমা দিতে গেলে কিছু খরচ আছে, এই খরচ লাগবে। মেয়ে বিয়ে করাইতে গেলে মেয়ের সাজসজ্জার জন্য কিছু কাপড় চোপড় দিতে হবে, এই কাপড় চোপড় দেওয়ার জন্য কিছু টাকা লাগবে। তাহলে ছেলে বিয়ে করাইতে গেলে কতগুলা খরচ আছে, কিন্তু মেয়ে বিয়ে দিতে গেলে মেয়ের বাবার একটা পয়সাও খরচ নাই। অথচ মুসলিম সমাজে মেয়ের বাবার সব দিতে হবে, ছেলের বাবার কোনো খরচ নাই, ছেলের বাবা পায়ের উপরে পা তুলি টাকা গোনার জন্য বসে থাকে। অথচ ছেলের বাবাই খোঁজার কথা, কিন্তু ছেলের বাবা না খুঁজে উল্টা হয়ে গেছে। এটা হলো অমুসলিমদের মুশরিকদের কালচার মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। মুশরিকদের মধ্যে মেয়েরা বাবার সম্পত্তি পায় না, মায়ের সম্পত্তি পায় না, এজন্য তাদের সিস্টেম হলো বিয়ে দেওয়ার সময় একবারে যৌতুকের নামে স্বামীকে যা দেওয়ার দিয়ে দিবে যে বাবা একবারে নিয়ে যাও, ভবিষ্যতে আর কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু ইসলামের পদ্ধতি এরকম নয়। ইসলাম মেয়েদেরকে বাবার সম্পত্তিতে মালিকানা দিছেন, মায়ের সম্পত্তিতে মালিকানা দিছেন, ভাইয়ের সম্পত্তিতে মালিকানা দিছেন, ছেলের সম্পত্তিতে মালিকানা দিছেন, স্বামীর সম্পত্তিতে মালিকানা দিছেন। একটা ছেলে সম্পত্তি পায় 7-8টা দিক থেকে, একটা মেয়ে সম্পত্তি পায় 10-12 দিক থেকে। মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের থেকে সম্পদ বেশি দিবেন, অধিকার বেশি দিবেন, এজন্য কি আপনারা না খুশি? না, আল্লাহ পাক তাদেরকে সম্মান করছেন, তারা আমাদের মায়ের জাতি, এজন্য আল্লাহ তাদেরকে বেশি দিবেন। কিন্তু এখানে এই হিন্দুরা বা বৌদ্ধরা অন্যান্য জাতিরা তারা মেয়েদেরকে সম্পদ দেয় নাই, এজন্য বিয়ের সময় যৌতুক আকারে কিছু দিয়ে দেয়। বাস এটার সংক্রমণ মুসলমান সমাজে ঢুকে এখন মুসলমান ছেলেরা বিয়ে করতে গেলে মোটর সাইকেল দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে। বাবা নিতে পারো, কিন্তু এটা নেওয়ার বদলে তুমি জাহান্নাম কিনে নিলা, জাহান্নামে যাওয়ার রাস্তাটা তোমার পরিষ্কার। আর এটা নেওয়ার জন্য যেই বাবা বলবে আমার ছেলেকে সম্মান করো, তো তোমার ছেলের সম্মান আছে, ওই মেয়ের কি সম্মান নাই নাকি? আল্লাহ পাক বলছেন, ইয়া ইউহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবায়েলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, সব মানুষকে আমি এক নারী আর এক পুরুষ থেকে বানাইছি, ওই নারীর মর্যাদা যেমন ওই পুরুষের মর্যাদাও তেমন, তোমার ছেলের সম্মান যেমন আছে ওই মেয়ের সম্মানও তেমন আছে, বরং আল্লাহর কাছে ওই তোমার ছেলের থেকে ওই মেয়ের সম্মান বেশি। ছেলে পাঁচটা পালন করলেও আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দেন নাই, কিন্তু দুইটা মেয়ে যদি লালন পালন করে আল্লাহ রাসূল ঘোষণা দিবেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া কাহাতাইনি। কোন ব্যক্তি যদি দুইটা কন্যা সন্তান লালন পালন করে সুন্দর মতে, তাদেরকে আদব শিখায়, তাদেরকে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করে, যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া কাহা তাইনে, কিয়ামতের ময়দানে আমি আর ওই মানুষটা জান্নাতের ভিতরে এইভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। ছেলে পাঁচটা দশটা পালেন তো আল্লাহ রাসূল জান্নাতের কথা বলে নাই, কিন্তু মেয়ে কয়টা? দুইটা। অনেকে কয় মেয়ে, হুজুর মেয়ে তো একটা, কি করবো? আপনি একটাও যদি ওইভাবে পালেন তাও পাবেন। আবার অনেকে কয় হুজুর মেয়ে তো তিনটা, তিনটা পাঁচটা দশটা যাই হোক, মানে মেয়ে লালন পালন করবেন, আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিছেন। তাহলে আপনার ছেলের থেকে মেয়ের সম্মান বেশি, আপনার ছেলের কেন সম্মান করবে? সম্মান তো করবে কাকে? মেয়েকে। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ নারী চিনি না, পুরুষ চিনি না, আমি আল্লাহ চিনি শুধু তাকওয়া। যদি নারীর তাকওয়া বেশি হয় তো খাওলা বিনতে সালাবা আটাশ পাড়ার শুরুতে সুরাল মুজাদালা আল্লাহ পাক বলেন, কাদ সামি আল্লাহু কাওলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা। ও আমার রাসূল, একজন নারী এসে আপনার সাথে একটু তর্ক বিতর্ক করতেছে, একটু বাড়াবাড়ি করতেছে, আপনার সাথে বারবার বিভিন্ন রকম কথা বলতেছে তার স্বামীর ব্যাপারে, আমি আল্লাহ আরশে আজিম থেকে ওই মহিলার কথা শুনে ফেলছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরশে আজিম থেকে মহিলার কথা শুনে আয়াত নাযিল করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূরা নাযিলের পরে বললেন, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের সাথে ওই মহিলা খাওলা বিনতে সালাবা ওই রুমে কথা বলতেছে, মাঝখানে শুধু একটা ওয়ালের ব্যবধান, একটা বেড়ার ব্যবধান, এই পাশে আমি, ওই পাশে আল্লাহ রাসূল আর ওই মহিলা, ওই মহিলার কথা আমি শুনি নাই, বেড়ার এই পাশ থেকে এই পাশে। অথচ আল্লাহ পাক আয়াত নাজিল করে দিছেন, ওই মহিলার কথা আরশে আযিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন। সুবহানাল্লাহ। তাহলে মহিলা যদি তাকওয়াবান হয়, ওই মহিলার কথা আল্লাহ সরাসরি শুনছেন। সুবহানাল্লাহ। তাহলে তোমার ছেলেকে সম্মান করার পরিবর্তে ওই মেয়েরও তো সম্মান আছে, ওই মেয়েকেও তো তোমার সম্মান করা দরকার। তাহলে যৌতুক নেওয়া যাবে কি যাবে না? অনেকে নিব মনে হয়, কি নিবেন? যৌতুক নেওয়া যাবে না, এবং যৌতুক দিবও না, যৌতুক দিবও না, যৌতুক নিবও না। এটা শপথ করতে হবে যে যৌতুক আমরা নিব না, যৌতুক দিব না। যদি বলেন যে না দিব না কিন্তু নিব, অনেকে আছে এরকম যে দিব না ঠিক আছে, কিন্তু নেওয়ার সময় দেখা যায় নিজের বেলা যখন আসে তখন নেওয়ার জন্য প্রস্তুত। যৌতুক দেওয়াও হারাম, যৌতুক নেওয়াও হারাম। যৌতুক না দিয়ে যদি আপনি মেয়েকে বিয়ে দিতে না পারেন, কোনো গুনাহ হবে না। কেউ কেউ বলে, হুজুর মেয়ে বিয়ে দেওয়া তো ফরজ, তো যৌতুক না দিয়ে তো বিয়ে দিতে পারতেছি না। আপনি যদি যৌতুক ছাড়া বিয়ে দিতে না পারেন, এই কারণে যদি মেয়ে বিয়ে না হয়, আপনি আল্লাহর কাছে কোনো ধরনের জবাবদিহিতা করতে হবে না। লূত আলাইহিসসালামের নাম শুনছেন নে? শুনছেন? লূত আলাইহিসসালাম আল্লাহর এক বড় নবী ছিলেন। লূত আলাইহিসসালাম, লূত আলাইহিসসালামের নয়টা মেয়ে ছিল, একটা মেয়েও বিয়ে দিতে পারেন নাই। আল্লাহর নবী নয়টা মেয়ে, একটা মেয়েও বিয়ে দিতে পারেন না, কারণ ওই সমাজের যুবকেরা লূত আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করে নাই। লূত আলাইহিসসালাম বারবার ওই সমাজের যুবকদেরকে আহ্বান করছেন, ও যুবকেরা আসো, সমকামিতা ছাড়ো, সমকামিতা ছাড়ো, সমকামিতা ছেড়ে তোমরা মেয়েদেরকে বিয়ে করো, আমার 9টা মেয়ে আছে, আমার মেয়েগুলো বিয়ে করতে পারো। কিন্তু কোন যুবক তার মেয়েদেরকে বিয়ে করতে আসে নাই, বাস লূত আলাইহিসসালাম 9টা মেয়েকেও বিয়ে দেন নাই। এজন্য কি লূত আলাইহিসসালামের গুনাহ হয়েছে? আপনার মেয়েকে যদি দুনিয়ার কোন যুবক যদি যৌতুক ছাড়া বিয়ে না করে, আপনি আল্লাহর কাছে বলবেন, রাব্বুল আলামিন, মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু যৌতুক ছাড়া কোন দুনিয়ার যুবক বিয়ে করে নাই, এই জন্য আমি এই হারাম কাজ করি নাই, আমার মেয়েকে বিয়েও দিই নাই, কোনো অসুবিধা নাই, এই কারণে আপনি জাহান্নামে যাবেন না। আপনি হারাম থেকে বিরত রাখছেন, নিজে হারামে অংশগ্রহণ করেন নাই। এই জন্য নিজে একটু শক্ত হইতে হবে, মেয়েও শক্ত হইতে হবে। মেয়েও যদি মনে করে আমার বাবা আমার বিয়ে দেয় না, এই জন্য শক্ত হইতে হবে যে যৌতুক ছাড়া বিয়ে না হইলে হবে না সারা জীবন। এরপরে আমার যুবক ভাইয়েরা শুনুন, বিয়ের অনুষ্ঠান যখন শুরু হয়, গায়ে হলুদের নামে দুনিয়ার অশ্লীলতা, গায়ে হলুদ মানে এক বেবিচারের চিত্র, জানার পায়েশার চিত্র। আপনাদের দেশে গায়ে হলুদ হয়? নাউজুবিল্লাহ। এখন গায়ে হলুদ মানে বিরাট এক লানতের জায়গা, অভিশাপের জায়গা, যেখানে নারী পুরুষ যুবক যুবতীর সংমিশ্রণ, অশ্লীলতায় ভরপুর এক অনুষ্ঠানের নাম গায়ে হলুদ। এই গায়ে হলুদ মুসলমানের সংস্কৃতি না, কুফরি সংস্কৃতি, মুশরিকের সংস্কৃতি। কোন মুসলমান যদি এই গায়ে হলুদের অংশগ্রহণ করে, তার হাসর কার সাথে হবে? অনেকে বলে না, কারণ সবাই তো করছে। গায়ে হলুদের যদি অশ্লীল অনুষ্ঠান করেন, তাহলে আপনার হাসর নসর হবে মুশরিকদের সাথে, কুফফারদের সাথে। এটা মুসলমানের সংস্কৃতি নয়। এই জাতীয় অশ্লীল গায়ে হলুদ খবরদার আপনারা করবেন। এরপরে আমার ভাইয়েরা এবং বোনেরা শুনুন, বিয়ের অনুষ্ঠানে ছেলের পক্ষ থেকে 200-300-500 বরযাত্রী নিয়ে যাওয়া, বরযাত্রী নিয়ে যাওয়া জায়েজ আছে? সবাই কয় না, সবাদের মতে জায়েজ আছে। কি জায়েজ আছে? বরযাত্রী নিয়ে যাওয়া এবং মেয়ের বাবার উপরে ছাপিয়ে দেওয়া যে আপনি আমার 500 যাত্রী আসবে, 500 জন আমার আত্মীয় স্বজন আছে, এদেরকে খাওয়াইতে হবে, তাও যে সেই খাওয়া না, সবচেয়ে স্পেশাল খাওয়া। এই খাবার খাওয়াইতে গিয়ে অনেক মেয়ের বাবা ঋণ করে, ধার করে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, কত কষ্ট করে বাধ্য হয়ে এই খাবারটা খাওয়াইতে হয়। আমরা আরামের সাথে দলে দলে যাই খাই, খাওয়ার মধ্যে আবার একটু বেশ কম হইলে আসার সময় বদনাম করতে করতে আসি। কিন্তু মেয়ের বাবা জানে এই মেয়ের বিবাহ দিতে গিয়ে তার কত টাকা ধার নিতে হয়েছে, কত কিছু তার বিক্রি করতে হয়েছে। ওই মেয়ের বাবার হৃদয়ে অনেক অজানা আশঙ্কা কাজ করতেছে, হায়রে মেয়ে একটা বিয়ে দিতে গিয়ে এত টাকা ঋণ হয়ে গেল, এত টাকা আমার খরচ হয়ে গেল, ভবিষ্যৎ জীবনটা আমার পরিবারের খরচ কিভাবে চালাবো। মেয়ের বাবার কলিজা ভেঙে যাচ্ছে, আমি আপনি আরামে সেখানে যে খাইতেছি, আর আসার সময় বলতেছি গোস্ত যাতে রাঁধছে এটার মধ্যে লবণ বেশি হয়েছে, ডালটা যে রাঁধছে এটার মধ্যে লবণ একটু কম হয়েছে, কদুটা যে রাঁধছে চিংড়ি মাছ কম দিছে, আর একটু বেশি দিলে ভালো হইতো, কি বলেন? আল্লাহ আকবার। যেই বরযাত্রী যেই বাবা বাধ্য করেছেন ওই মেয়ের বাবাকে খাওয়াইতে, উনি যেই পরিমাণ গুনার শিকার হয়েছেন, আপনি আমি খাইতে গিয়েও সেই পরিমাণ গুনার শিকার। মনে করি না আমি আপনিও সে হারাম খাবার খাওয়ার জন্য খেয়ে আসছি, আমরাও গুনার অংশীদার। এই জন্য বিয়ের পরে খাওয়াইব কে? ছেলের বাবা খাওয়াইব। ছেলের বাবা খাওয়ানোর নাম হলো অলিমা। ছেলে বিয়ে করবো, ছেলে দাওয়াত দিয়ে সবাই খাওয়াইব, এটার নাম অলিমা। এটা সুন্নাত, নবী সাল্লাম এটাকে এত গুরুত্ব দিতেন, বলতেন যে আউলে মোলাও বেশাতিন, একটা ছাগল দিয়ে হলে অলিমা দাও, আর অলিমাকে দাওয়াত দিলে খবরদার অলিমার দাওয়াত মিস করিও না। তো অলিমা এখন মেয়ের বাবা না দিয়ে, অলিমা ছেলের বাবা না দিয়ে অলিমা তুলে দিছি কার উপরে? মেয়ের বাবার উপরে, জোর করে আরেক জায়গায় তুলে দিছি। আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, বর্তমানে আমাদের বড় ধরনের আরেকটা সমস্যা আছে, মাদকাশক্তি, মাদকাশক্তির সমস্যা আছে। মদ খাওয়া কি মুসলমানের কাজ না শয়তানের কাজ? কাফেরের কাজ বা মুসলমানের কাজ সব জানে আলহামদুলিল্লাহ, ভালো কথা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা জানে রাখো, ইন্নামাল খামরু মাদকাসক্তি মাদক দ্রব্য সেটা যেই নামেই হোক না কেন, মাদকের নাম কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়, সবসময় মত থাকে না, এটার বিভিন্ন নাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আমার উম্মতরা এটার নাম পাল্টাই ফেলবে। এরকম মাদক দ্রব্য, এরপরে জুয়া, এরপরে আনসার, বেদিতে মূর্তি স্থাপন করা, তীর নিক্ষেপ করা, এই সবগুলাই হলো রিজিসুন, এগুলো হলো নাপাক। বাইরে আপনারা বসেন, আমরা আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে। আল্লাহ পাক বলেন, রিজিসুন এগুলা সবগুলা হলো নাপাক। এগুলা হলো কি? আল্লাহ বলছেন মদ হলো, মাদক দ্রব্য হলো রিজিসুন, এগুলা হলো নাপাক। মিন আমালিশ শয়তান, আল্লাহ বলেন এটা কোনো মানুষের কাজ নয়, এটা হলো শয়তানের কাজ। মাদকটা হলো আমালুস শয়তান, শয়তানের কাজ। কারণ শয়তানের কাজ এমন, এটা হলো উম্মুল ফাওয়াহিশ ওয়া উম্মুল কাবায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো সকল অশ্লীলতার মা, এটা হলো সকল খারাপ কাজের মূল। যেই জায়গায় মাদক আসবে সেই জায়গায় আরো অসংখ্য অপরাধ জড়িত হয়। মাদকের সাথে জেনা ব্যভিচার যুক্ত হয়ে যায়, মাদকের সাথে পর্নোগ্রাফি যুক্ত হয়ে যায়, মাদকের সাথে অশ্লীলতা যুক্ত হয়ে যায়, মাদকের সাথে ছাদাবাজি যুক্ত হয়ে যায়, মাদকের সাথে বিভিন্ন রকমের চুরি ডাকাতি চিন্তায় যুক্ত হয়ে যায়। মাদক এমন এক জিনিস, অনেকগুলো অপরাধকে একসাথে একত্রিত করে ফেলায়। এই জন্য আল্লাহ পাক বলেন, মিনা আমালে শয়তান, বান্দা এটা শয়তানের আমল, শয়তানের কাজ। ফাজতানি বুহুল আল্লাকুম তুফলিহুন, আল্লাহর বান্দারা এই মাদক থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো, এই মাদক ছেড়ে দাও। যদি সেই সমাজ মাদক ছাড়তে পারবে, লাআল্লাকুম তুফলিহুন, ওই সমাজ একটা সফল সমাজ, ওই সমাজ একটা সার্থক উন্নত সমাজ। সুবহানাল্লাহ, মাদক মুক্ত সমাজ হলো উন্নত সমাজ। মাদক এমন এক অপরাধ, যেই অপরাধের সাথে অসংখ্য অপরাধ জড়িত হয়ে ওই সমাজকে পুরো ধ্বংস করে দেয়। আজকে আমাদের সীমান্ত দিয়ে চতুর্দিক থেকে প্রতিদিন 30 লক্ষ বোতল বাংলাদেশে ঢুকে, কত লক্ষ এটা পত্রিকার হিসাব, সাংবাদিকদের হিসাব, যে প্রতিদিন 30 লক্ষ ঢুকে। এই 30 লক্ষ বোতল কাদের ফেটে যায়? আমাদের ছেলেদের, আমাদের ভাইদের, আমাদের আত্মীয় স্বজনদের। এটা আর বাইরে তো যায় না, আমাদের দেশে তো ঢুকে, এগুলো কি ফেটে যায় না, বাইরে থাকে? এই প্রতিদিন 30 লক্ষ বোতল, লক্ষ লক্ষ ট্যাবলেট, আরো বিভিন্ন ধরনের মাদক প্রতিদিন ঢুকে আর এগুলো আমাদের পেটের মধ্যে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনো, মাদক দ্রব্য যদি পান করাও, তোমাদের জন্য আল্লাহ পাক একটা খাবারের ব্যবস্থা করছে কিয়ামতের ময়দানে। ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। খাবারটার নাম কি মনে রাখবেন? খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামীদের অনেক খাবারের কথা শুনছি কিন্তু তিনাতুল খাবাল তো কোনোদিন শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের এক নম্বর খাবার হলো জাক্কুম। জাক্কুম এমন একটা খাবার যেটা গলার মধ্যে দিলে এই জাক্কুম এমন ভাবে গলার মধ্যে আটকে থাকে, উপরেও যায় না নিচেও যায় না, কঠিন এক আযাবের নাম হলো এই জাক্কুম। জাক্কুম খেয়ে যখন আটকে যাবে তখন জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, রাব্বুল আলামিন আমাদেরকে পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, পানি যদি একটু দিতে পারি মনে হয় আমার ভিতর দিয়েই জাক্কুমটা ভিতরের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার জন্য কিছু পানির ব্যবস্থা করবেন, কিছু জুসের ব্যবস্থা করবেন। পানিটা হবে জাহান্নামের আগুনে গরম করে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করে, ওই পানি গরম পানিটা দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে ওই গরম পানিটা যখন মুখের কাছে আসবে, মুখের থেকে কয়েকশো গজ দূরে থাকার পরেও এটার উত্তপ্ততা গরম এত বেশি, ওই পানির গরমে নিচের ঠোঁটটা নিচে নেমে এই পেট পর্যন্ত চলে আসবে। এরপরেও ওই যন্ত্রণায়, জাক্কুম ফলের যন্ত্রণায় সে আর সহ্য করতে পারে না, সে বলে যত গরমেই হোক এই গরম পানি একটু হইলেও ভিতরে ঢালি দেখি, আমার এই যন্ত্রণাটা থেকে লাঘব হইতে পারে নাকি। যখন ওই গরম করা উত্তপ্ত হামিম একটু ঢেলে দিবে, ঢেলে দেওয়ার সাথে সাথে তার পেটের নাড়ি বুড়ি বের হয়ে তার পেটটা বিশাল এক পাহাড়ের মতো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাদক সেবন করে ওই মাদক সেবনকারীদের জন্য আল্লাহ পাক ওই গরম পানির সাথে সাথে কিছু জুসের ব্যবস্থা করবেন, ওই জুসগুলোর নাম হলো তিনাতুল খাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনাতুল খাবাল হলো আরাকু আহলিন নার আর উসারাতু আহলিন নার, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে যেই রক্তগুলো বের হবে, ফুসগুলা বের হবে, গামগুলা বের হবে, এই ফুসগুলাকে গামগুলাকে রক্তগুলাকে বোতল ভরে ভরে ওই মাদক সেবনকারীদেরকে দেওয়া হবে। বান্দা এবার খাও তিনাতুল খাবাল, আপনারা চান এটা খাইতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এটা থেকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আল্লাহ এই জাতিকে মাদক থেকে আল্লাহ হেফাজত করুন। মাদক ইসলামের মুসলমানের সন্তান মাদক সেবন করতে পারে না। মাদক শুধু ইসলামের দৃষ্টিতে খারাপ না, এটা সাধারণ দৃষ্টিতেও মাদক খারাপ। আজকে সারা দুনিয়া ব্যাপী মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে মাদককে না বলুন, মাদককে না বলুন। আমরা বলবো মাদককে না বলতে হলে আগে ইসলামকে হা বলুন, ইসলামকে হা বললে মাদক অটোমেটিক না হয়ে যাবে। কারণ ইসলাম হলো নূর। ইসলাম কি নূর? যেখানে আসবে জুলুমাত অন্ধকার সেখান থেকে, আর অন্ধকার আসলে নূর চলে যাবে। যেখানে অন্ধকার থাকবে সেখানে নূর থাকবে না, যেখানে নূর থাকবে সেখানে অন্ধকার থাকবে না। হক থাকলে বাতিল থাকবে না, বাতিল থাকলে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ বলেন হক যখন এসে যায় বাতিল যখন পালাই যায়, আর যেখানে নূর এসে যায় অন্ধকার চলে যায়। তাহলে ইসলামকে যদি হা বলেন, কোরআনকে যদি হা বলেন, মাদক না হয়ে যাবে। কারণ মাদক হলো অন্ধকার, এটা অন্ধকারাচ্ছন্ন জাতি তৈরি করে। তাহলে অন্ধকারাচ্ছন্ন জাতিকে যদি আপনি আলোকিত জাতি বানাইতে চান তাহলে কি লাগবে? ইসলাম লাগবে, কোরআন লাগবে। এজন্য কোরআনের আলো দিয়ে, ইসলামের আলো দিয়ে ঘরকে সমাজকে যদি সাজাইতে পারি, সেই সমাজ মাদক মুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত সমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি আপনারা কি এরকম সমাজ চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই সমাজকে কোরআনের সমাজ বানিয়ে দাও, আল্লাহ এই সমাজকে তাওহীদের সমাজ বানিয়ে দাও, এই সমাজকে সুন্নার সমাজ বানিয়ে দাও। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আলোচনা আর বেশি দীর্ঘায়িত করবো না, আমরা পরিশেষে যে কথাটি বলবো যে আমাদের আলোচনার শুরু যেখানে, যে ইসলাম হলো আমাদের একমাত্র দিন। কবরের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, আমার দিন উকা, তোমার দিন কি ছিল? এই জন্য আগে দিন ঠিক করতে হবে। দিন হবে একমাত্র ইসলাম। জীবনের যা দরকার সব দিতে হবে কিসের থেকে? ইসলামের বাহিরের থেকে কিছু নেওয়া যাবে না। ব্যক্তি জীবনে মাথা থেকে পা পর্যন্ত যা দরকার, যেই সময়ে যা দরকার সব নিতে হবে ইসলাম থেকে। পারিবারিক জীবনে যা দরকার সব নিতে হবে কিসের থেকে? তারপরে আপনার অর্থনৈতিক জীবনে আপনি সুদের কারবারও করবেন আর জান্নাতেও যাবেন, দুইটা কি সম্ভব একসাথে? কি বলেন? সুদের লেনদেনও করবেন আর জান্নাতেও যাবেন, দুইটা সম্ভব? আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ইমানদার, সুদ ছেড়ে দাও, জারুমা বাকিয়া মিনার রিবা, সুদেরকে তালাক দিয়ে দাও, সুদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করো। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও, ইমানের দাবি করো। আর যদি কো আমার ইমান দরকার নাই, তাহলে সুদ খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলো আমি মুমিন, আমার ইমান দিয়ে জান্নাতে যেতে চাই, আল্লাহ বলেন এই ইমান যদি থাকে, মুমিন যদি হও, সুদের সাথে সম্পর্ক পরিহার করো। যদি বলো না সুদ ছাড়তে পারবো না, আজকে দুনিয়ায় সুদ ছাড়া চলে না, আজকে দুনিয়া সুদবিহীন অসল, সুদ বাদ দিলে আমার টাকা পয়সা বাঁচবো কোথা থেকে, সুদ বাদ দিলে আমার প্রতি বছর এত টাকা ইনকাম হইব কিভাবে, যদি বলেন সুদ ছাড়া আমি চলতে পারবো না বাবা, ইসলামে সব মানি কিন্তু সুদ ছাড়তে পারবো না। অনেকে এরকম বলে বাবা ইসলামে যা বলো তা মানি, যদি বলো প্রতি বছর হজে যাওয়া দরকার, প্রতি বছর হজে যাবো, সুদের টাকা পামো প্রতি বছর 10 লক্ষ, সুদে যাইতে লাগবো আমার, হজে যাইতে লাগবো 3 লক্ষ, অসুবিধা কি? সুদ 10 লক্ষ খাই, 3 লক্ষ আমি হজে যাবো, অসুবিধা কি? যদি বলো প্রতি বছর উমরা যাওয়ার জন্য আল্লাহর ঘরের গিলাফদারি কানমো তাও ঠিক আছে, কিন্তু সুদ ছাড়তে পারবো না। আল্লাহ বলেন যদি তোমার অবস্থা এরকম হয়, অথবা যদি বলো যে ছাড়মো, তবে হুজুর একটু দোয়া করেন ছেলে মেয়ে গুলা বিয়ে শাদী দিয়ে লই, বুড়া হয়ে লই, বয়স 50 হয়ে লোক, 60 হয়ে লোক, তারপরে ছাড়মো। আল্লাহ বলেন অবস্থা যদি এমন হয়, আমি আল্লাহর সাথে এবং আমার রাসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করবেন, আবার আল্লাহ এবং রাসুলের সাফাতে আপনি জান্নাতেও যাবেন, দুইটা সম্ভব? এই জন্য জান্নাতে যাইতে হলে সুদ ছাড়তে হবে। সুদের কারবার আজকে ঘরে ঘরে ঢুকে গেছে, সুদবিহীন ঘর পাওয়া সমাজে মুশকিল। বলে যে গ্রামীণ ব্যাংক, অমুক ব্যাংক, অমুক জায়গা ছাড়বো না, স্বামীর কথা বাকিটা বললাম না, যা যা আছে আপনারা সবাই জানেন। এরকম অবস্থা যদি হয় যে সুদ আপনি ছাড়তে পারবেন না, তো জান্নাতেও আপনি যাইতে পারবেন না। এই জন্য আপনি সুদ ছাড়েন, জান্নাত যেতে হলে সুদ মুক্ত জীবন করতে হবে। আরেকটা জিনিসের সাথে মশালাটা বলে দিই, সেটা হলো আমাদের দেশে অনেকে জমিন বন্ধক দেন, জমিন বন্ধক দেন না, জমিন বন্ধকে কিন্তু সুদই কারবার। আমাদের দেশের যে সিস্টেমে জমিন বন্ধক হয়, যে আমাকে আপনি এখন 10,000 টাকা দিবেন, এরপরে আপনি আমার এই জমিন লই যাবেন, লই যে সারা জীবন খাইবেন, যখন আমি 10,000 টাকা ফেরত দেব তখন আমার জমিন আবার আমার দখলে চলে আসবো, এটাও সুদ, এটা একই জিনিস। কারণ টাকায় আমার টাকা থাকলো, মাঝখান দিয়ে আপনি জমিন খাইলেন, এটা সুদ না? এটা তো স্বাভাবিক হিসাব। অনেকে এটারও সুদ মনে করে না, মনে করে যে আমি তো জমিন বন্ধক দিছি, এই জমিন বন্ধক এটা, এই পদ্ধতিও সুদ। এটারে হালাল বানানোর পদ্ধতি আছে, হালাল বানানোর পদ্ধতি হলো আপনার জমিন আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু জমির চাষাবাদ করে যে ফসল পাইবেন সেটা মালিক আর আপনি ভাগ করে নিতে হবে। বন্ধকি জিনিস নিজে সম্পূর্ণ ভোগ করতে পারে না, বন্ধকি জিনিস আপনার কাছে সিকিউরিটি হিসাবে দেওয়া হয়েছে, মানে আমি যদি টাকাটা দিতে না পারি তাহলে আপনি ওখান থেকে এটা নিবেন, সিকিউরিটি হিসাবে দেওয়া হয়েছে, কিন্তু আপনার এটা খাওয়ার জন্য দেওয়া হয় নাই। তো সিকিউরিটি বাবদ যে জিনিস থাকবে সেই জিনিস দুইজনে মিলে ভোগ করতে হবে, একজনে যদি খান পুরা সুদ। এইটা আমাদের দেশে ব্যাপক হারে চলে, এই জাতীয় আরো অনেক ধরনের পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো সুদের আওতাভুক্ত। আপনারা ওলামায়ে কেরামদের সাথে কথা বলে আলোচনা করে ঠিক করে নেবেন যে আমার এই পদ্ধতি সুদের আওতায় পড়তেছে কিনা। আরো বিভিন্ন সুদের আধুনিক পদ্ধতি আছে যেগুলো অনেকে সুদ মনে করে না, অনেক নতুন নতুন পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো সুদের পদ্ধতি। সুদ মুক্ত জীবন গঠন করতে হবে যদি জান্নাত চাই, তাহলে পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামগ্রিক জীবনে সব জায়গায় ইসলাম থাকতে হবে, না হয় কবরে গেলে যদি জিজ্ঞাসা করে ওয়ামা দীনুকা, আপনার মুখে দি কখনো আসবে না যে ওয়াবিল ইসলামে দীনা, এই কথা আপনি বলতে পারবেন না। আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, যা করে ফেলছি সবার মধ্যে কম বেশি অপরাধ আছে, আছে না? এখন কি করতে হবে সর্বশেষ? বলে হুজুর জীবন তো শেষ, এখন কি করা? এখন করার একটাই পন্থা, সূরা জুমারের 65 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে দিবেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা আসছে, এসে বলেন ইয়া আবা হুরায়রা, জীবনে অনেক জেনা করছি, ব্যভিচার করছি, এমন কি অবৈধ সন্তান হয়েছে, আল্লাহ কি আমার এত বড় গুনাহ মাফ করবেন নাকি? আবু হুরায়রা বলেন কখনো নাই, গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যাওয়া হলো। আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা, এর থেকে আরো বড় বড় গুনাহ যদি আল্লাহর বান্দারা করে, আল্লাহ পাক বলে দিয়েছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা যত গুনাহ যত নাফরমানি করে ফেলাও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত এত বিশাল এত বিশাল এত বিশাল, আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। সুবহানাল্লাহ, তুমি যত বিশাল গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হইবা, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ ওইরকম বিশাল পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ, যত গুনাহ করে ফেলে কোনো অসুবিধা নাই, যা হয়ে গেছে তাওবা করে খালেস ভাবে তাওবায়ে নসুহা করে আল্লাহর কাছে ক্ষমা চাই, সুদ ছেড়ে দি, মাদক ছেড়ে দি, যত অপরাধ করছি সব ছেড়ে দি, আজকে থেকে খালেস ভাবে তাওবা করে নি, আল্লাহ তুমি যতদিন জীবিত রাখবা, আল্লাহ তুমি যতদিন জীবিত রাখবা, আল্লাহুম্মা মা আহয়াইতাহু মিন্না, তারপর একটা বলেন ফাআহিহি আলাল ইসলাম, মাশাআল্লাহ সবাই পারে, জানাজার মধ্যে পড়ি আমরা, কি বলেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম, আল্লাহ তুমি আমাকে যতদিন জীবিত রাখবা বাঁচায় রাখবা ততদিন তুমি আমাকে ইসলামের উপরে বাঁচায় রাখবা, ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ যখন আমার মৃত্যু আসবে, যখন আমার দুনিয়া থেকে নিয়ে যাইবা, তখন ঈমানের সাথে ঈমানের উপরে মৃত্যু দিও। সুবহানাল্লাহ, তাহলে দুনিয়া যতদিন বেঁচে থাকবো কিসের উপরে বেঁচে থাকবো, কিসের উপরে, ইসলামের উপরে বেঁচে থাকতে হবে, ইসলামের উপরে যদি বেঁচে থাকতে পারি তাহলে মৃত্যুর সময় আসবে ইমান, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যুর সময় যদি ইমানই মৃত্যু নসিব হয়, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, তোমার সামনে আর জান্নাতের সামনে আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদি ইমান নসিব করুন, আমিন। আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে, আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে ইমানের উপরে ইসলামের উপরে দায়েম ও কায়েম থাকার তৌফিক দিন। সম্মানিত ভাইরা।